السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام ও দিগার মুসল্লিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের প্রথম জুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বিষয়টাকে এভাবে তুলনা করেছেন, রজব মাস হচ্ছে জমিন চাষ করার মাস, শাবান মাস হচ্ছে বীজ রোপণ করার সময়, আর রমজান মাস হল ফসল ঘরে তোলার সময়। একটা হাদিস যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু অনেকগুলো কিতাবই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখা গেলেই তখন থেকে বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনে হবে যদি আল্লাহ তৌফিক ইনায়াত করেন। রমজানের প্রস্তুতিমূলক আজকে আমাদের আলোচ্য বিষয় আদ্দিনু আন-নসিহা। এর আরো একটা কারণ আছে, এটা একটা হাদিসের অংশ, আদ্দিনু আন-নসিহা, দীন ইসলাম মানে কল্যাণ কামনা করা, কল্যাণ কামিতাই দীন, এ হচ্ছে আজকে আলোচ্য বিষয়, হাদিসের একটা অংশ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম শেয়ার ব্যবসা, এমএলএম ব্যবসা, এই সবগুলো এই বিষয়টা এত গভীরে চলে গেছে, এখন এই মাল্টিলেভেল মার্কেটিং এর নামে স্কুল কলেজে ছাত্র ভর্তি করানো পর্যন্ত কমিশনের কাজ চলে। একটা কোচিং সেন্টারে আপনি যদি একজন ছাত্র ভর্তি করান তো আপনি একটা ওখান থেকে সুবিধা পাবেন, আপনি আরো দুজন ভর্তি করালে ওখান থেকে সুবিধা পাবেন, তারা যদি আবার আরো ছাত্র ভর্তি করায় সেখান থেকে সুবিধা পাওয়া যাবে, এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। আমি গত জুমায় বলেছিলাম যে খুতুয়াতিস শাইতান, শয়তানের নীল নকশা, এটা যে কত বড় নীল নকশা। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উৎসাহিত করেছেন সূরায়ে মায়দা দুই নম্বর আয়াতে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ন্যাক এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করবে না। তাহলে মুসলিমদের একটা বড় কাজ হচ্ছে পরস্পর পরস্পরকে সাহায্য করা, একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া, সহযোগিতা করা। এইটাকে শয়তান সরিয়ে দিয়ে সেখানে এখন ঢুকিয়ে দিয়েছে দুনিয়ার পার্থিব লাভের ব্যবসা। এজন্য একজন মুমিনকে এই বিষয়গুলো খুব চিন্তা করে আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হচ্ছে ভাই। মুমিনরা কি? ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, তাদেরকে সহযোগিতা করো, তাদের মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দাও, উপকার করো। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এই যে বিষয়গুলো ইসলামের বড় একটা দৌলত, এগুলোর থেকে সরিয়ে নিয়ে এখন শয়তান ঢুকিয়ে দিয়েছে এখানে তুমি ব্যবসা করো, ডানে ব্যবসা বামে ব্যবসা। এজন্য আজকের হাদিসের এই গুরুত্বপূর্ণ অংশটা আলোচনা করছি, আলোচনা করতে গিয়ে মূল বিষয়টা পরে আসবে শেষের অংশে, যেহেতু হাদিস আলোচনা করলে পুরোটাই আলোচনা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আদ-দীনু আন-নসিহা, দীন হচ্ছে নসিহা, নসিহার নাম হচ্ছে দীন। নসিহাত আমরা বাংলা বলে নসিহাত করা, নসিহাত অর্থ কি? অনেক শব্দ আছে এরকম আমরা বুঝি কিন্তু বলতে পারি না। পুরান ঢাকাইয়াদেরকে জিজ্ঞেস করলে বলে বুঝি মগার বলতে পারি না, কইতে পারি না। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল মহাব্বাত মানে কি, ভালোবাসা, ভালোবাসা মানে কি, ওই যে একজনকে ভালোবাসা, ঘুরে ফিরে এক জায়গায় মহাব্বাতের একটা অর্থ আছে, কারণ আল্লাহর রাসূলকে মহাব্বাত করতে বলা হয়েছে। তো মহাব্বাত মানে হচ্ছে আরবিতে মাইলানুন নফস ইলা শাইইন মারগুবিন, কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়া, এর নাম কি? ভালোবাসা, এর নাম মহাব্বাত শাব্দিক অর্থে। এরকম আরেকটা শব্দ আছে হায়া, হায়া মানে লজ্জা পাওয়া। কাউকে যদি জিজ্ঞেস করা হয় লজ্জা পাওয়া বলতে কি বোঝায়, সে বলবে হয়তো শরম পাওয়া। আচ্ছা শরম কি জিনিস? ওই যে লজ্জা পাওয়া, ঘুরে ফিরে একটা জায়গায় ঘুরবে, এটারও একটা তর্জমা আছে। লজ্জা কাকে বলে? লজ্জা বলা হয় ইনকিসারুন ইয়াতারিন নাফস ইনদা ইরতিকাবি ফিইলিন কাবীহিন, যে কাজটা করা উচিত না এমন একটা কাজ যদি কারো দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটে যায়, তারপরে তার ভিতরে যে ইতস্ততা আসে, নিজের মধ্যে যে একটা ভাঙ্গন পড়ে, ওটার নাম হচ্ছে লজ্জা। এরকম ভাবে নসিহা, এরও একটা অর্থ আছে। নসিহাত মানে হচ্ছে কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা মানে কি অর্থ এর? নসিহাত মানে কল্যাণ কামনা করা, আর কল্যাণ কামনা বলতে বোঝায় যার যেটা প্রাপ্য তাকে ওটা দিয়ে দেওয়া। আমার কাছে যে যেরকমের আচরণ পাওনা আছে তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া। আর নসিহাতু এতাউ কুল্লি যি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকটা স্তরের মানুষের অথবা যার যেটা পাওনা আছে এই পাওনাটা তাকে চুকিয়ে দেওয়া, আদায় করে দেওয়ার নাম হচ্ছে নসিহা। এজন্য সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আদ-দীন ওয়ান নসিহা, দিন মানেই হচ্ছে নসিহা। এ হাদিসটা বুখারীতে আছে, আমি বুখারী মুসলিম দুইটা থেকে একত্র করেছি এখানে, বুখারী মুসলিম তিরমিজি নাসাই হাদিসের যত কিতাব আছে হাদিসটা সব কিতাবেই আছে, এবং অনুসার পরীক্ষাও দেয়। মাদ্রাসার ছাত্রদের জন্য উপকারী হবে আজকের আলোচনাটা। অনেক সময় প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেয় যে নাসিহা মানে কি। এখানে আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লেমান, আমরা কার নসিহা করব, কার কল্যাণ কামনা করব। এই জন্য মনে রাখতে হবে ইসলামের একটা বড় জিনিস হচ্ছে কল্যাণ কামনা, কল্যাণা, কল্যাণ। আজকে মানুষের কল্যাণ কামনা করে নবাব দিয়ে দিয়েছে, কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্রতিযোগিতাই ছিল, এজন্য তারা জিজ্ঞেস করলেন, কুলনা লিমান, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কার কল্যাণ কামনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ তাআলার কল্যাণ কামনা করা, আল্লাহর কল্যাণ কামনা মানে আল্লাহর যে হক আমাদের কাছে আছে ওটা আল্লাহকে দিয়ে দেওয়া। ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা, তার মানে আল্লাহর কিতাবের যে হক আমাদের উপরে আছে ওটা আল্লাহর কিতাবকে দিয়ে দেওয়া। ওয়ালি রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করা, আল্লাহর রাসূলের আমাদের কাছে যে পাওনা আছে এটা তাকে দিয়ে দেওয়া, এটা অন্যকে না দেওয়া। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের ইমাম যারা থাকবে, মুসলিমদের যারা শাসক থাকবে তাদের পাওনা তাদেরকে দিয়ে দেওয়া। ওয়াম্মাতিহিম, এবং সাধারণ জনগণের কল্যাণ কামনা করা, অর্থাৎ সাধারণ জনগণ, সাধারণ মুসলিমরা আমার কাছে যেটা পাওনা এটা তাদেরকে চুকিয়ে দেওয়া। এই হাদিসটা ইমাম নববী রহমতুল্লাহ আলাই শারহে মুসলিম তিনি যে ব্যাখ্যা করেছেন, আমি ওখান থেকে শুধু কাটিং করে এটা করেছি কম্পিউটার থেকে, এখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা আলাদা আলাদা। আম্মান নসিহাতুল্লাহ তাআলা, আল্লাহর নসিহা, আল্লাহর কল্যাণ কামনা করার মানে হচ্ছে এই, ফামানাহু মুনসারিফু মিনাল ঈমান বিহি, আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনা, ওয়া নাফিউ শারীকি আনহু, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক না করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে শরীক না করা, সম্পূর্ণ আল্লাহকে মেনে নেওয়া। ওয়া তারকুল হাদি ফি সিফাতিহি ওয়া সি বি সিফাতিল কামাল ওয়াল জালালি কুল্লিহা, আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে এই সবগুলোকে আল্লাহর জন্যই মানা। আল্লাহর গুণবাচক নাম আছে কুদ্দুস, কুদ্দুস, কুদুসুন মানে পবিত্র, আর তার থেকে মোবালাগা, আলেমরা বুঝবে এটা, মাদ্রাসা ছেলেরা বুঝবে, মোবালাগা বলে এটাকে, মানে মহাপবিত্র। তাহলে মহাপবিত্র কার নাম? আল্লাহর একটা নাম, আল্লাহর একটা গুণ। এখন মহাপবিত্র হয়ে গেছে মহা অপবিত্র ওরসের নাম, যেই ওরসের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। একটা হাদিসে আছে, একটা গ্রাম দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তার পাশে মাজার অথবা মূর্তি ছিল। তো আপনারা জানেন এই মাজারের পাশে গাড়ি থামে কিছু দিতে হয়, ওখানে ছিল একদল মস্তান, কোন ব্যক্তি ওখান থেকে মাজারে কিছু না দিয়ে যেতে পারত না। দুইজন লোক যাচ্ছে, এদেরকে ধরলো, কিছু দিয়ে দাও। একজনে বলল, ভাই আমার দেওয়ার কিছুই নেই, কিছু না থাকলে একটা মাছি মেরে দিয়ে দাও। তো লোকটা ঠিকই একটা মাছি পাইল, থাপ্পড় মেরে মাছিটা দিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদাখালান নার, এই লোকটা মাজারে এই মাছিটা দান করার কারণে শিরিক করেছে এবং সেজন্য সে জাহান্নামে চলে গেছে। দ্বিতীয় লোকটা বলল, না আমি আল্লাহ ছাড়া কারো জন্য কোনো কিছু দেই না, দিলে আল্লাহর জন্যই দেই, মূর্তিকে মাজারকে আমি কিছু দেই না। ওরা তাকে মেরে ফেলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদাখালাল জান্না, লোকটা জান্নাতে চলে গেছে। একটা মাছির কারণে একটা লোক জান্নাতে চলে গেল আর একটা লোক জাহান্নামে চলে গেল। তাহলে মাজারে মূর্তিকে একটা মাছি দিলে যদি জাহান্নামে যায়, তাহলে যারা বড় বড় গরু দেয়, উট দেয়, ছাগল দেয়, সে লোকগুলো কোথায় যাবে? এই জন্য মনে রাখতে হবে আল্লাহর হক আল্লাহকে দেওয়া, মান্যত হবে আল্লাহর জন্য, পশু জবাই হবে আল্লাহর জন্য, নামাজে দাঁড়িয়ে থাকবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য দাঁড়াইলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যারা মূর্তির সামনে অথবা কোনো বাজারের সামনে অথবা কোনো ব্যক্তির সামনে নীরবে দাঁড়িয়ে থাকে, তারা ইবাদত করেছে কার? এই এক মিনিট নীরবতা পালন করা, এটা আসলো কোত্থেকে? এটা খ্রিস্টানদের ধর্ম। ওরা বলে যে নীরবতা পালন, কেউ মারা গেলে নীরবতা পালন করতে হবে। তাহলে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যিশু আসবে, যিশু এসে যেন কোনো হইচই না দেখে, একেবারে নীরব পরিবেশ পায়, এই সময় শান্তিতে রুহুটা নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম। আজকে মুসলিম জাতি নিজেদের জাতীয়তা, নিজেদের দিন, নিজেদের কোরআনকে ভুলে গিয়ে আজকে একজন মানুষ মরলে পরে তার জন্য সেই ইহুদি খ্রিস্টানদের তরিকা নীরবতা পালন করে। এমনি ভাবে এই ভোগ দেওয়া, এটা হিন্দুদের কাজ, দেবতার নামে, মূর্তির নামে, জাহিলি যুগে দিয়েছিল। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিসসালাম যখন মূর্তিখানা ঢুকেছিলেন, তখন কোরআনে স্পষ্ট আছে তিনি দেখতে পেলেন অনেক দামি দামি খাবার, বললেন আলা ওমা আলাকুম লাত আলা তাকুলুন, আলা তাকুলুন, খা খা, খাও না কা, খা, মা আলাকুম লাত আনতাকুন, ব্যাপার কি, কথা বলো না কেন? এরপরে ধর কথা বলে না, মারলো থাপ্পড়, থাপ্পড় মারার পরে এখন পাথরের মূর্তি, হাতে ব্যথা পাইছে বেচারা। এরপর উঠলো রাগ, নিল কুড়াল, কুড়াল দিয়ে মূর্তির মাথা ভাঙ্গে, পাও ভাঙ্গে, হাত ভাঙ্গে, সব ভাঙ্গে চুরমার করলো, একটাকে রেখে দিল। যেখানে আজকে ওইদিকে যাচ্ছি না, নবীরা মূর্তি তৈরি করেছেন না মূর্তি ভেঙেছেন? আমাদের নবীজি কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা আগে গেছে, চলে গেছে, আমাদের নবীজি কি করলেন? ইতিহাস পড়বেন, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই, সোজা কাবার ভিতরে ঢুকলেন, লাঠি হাতে নিয়ে ইঙ্গিত করছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, এখনো বসে আছো, ভাঙ্গো না এখনো, বাস মূর্তি ধপাস করে পড়ে যাচ্ছে, গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন না গড়েছেন? তাহলে এটা আল্লাহর হক, আল্লাহর জমিনে কোনো মূর্তি থাকবে না। আল্লাহর নবীরা যখন মূর্তি ভাঙলেন, এরপরে যারা মুসলমান দাবি করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, স্কুলে মূর্তি তৈরি করে, বাচ্চাদেরকে মূর্তি পূজা করায়, এমপিদেরকে দিয়ে মূর্তি পূজা করায়, ও মুসলমান জাতি, সেগুলো মুসলমান না মুশরিক? পরিষ্কার মুশরিক, পরিষ্কার মুশরিক, এগুলো মুসলমান হতেই পারে না। এজন্য বলা হয়েছে নসিহাতুলিল্লাহি, আল্লাহর নসিহা, আল্লাহর যে পাওনা, আল্লাহর যে হক, এটা আল্লাহকে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ মূর্তি দেখতে চান না, এই জন্য মূর্তি সম্পর্কে কঠোর হাদিস আছে। এমনকি যারা এই যে তুলি দিয়ে ছবি আঁকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না। আজকে তো মাশাআল্লাহ অনেকে মা বাবার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি ঘরে না রাখলে আর হয় না, ঘরে জাহান্নামের ফেরেশতা ঢুকিয়েছ, জাহান্নামের আগুন ঢুকিয়েছ। এখন তো শুধু এ পর্যন্ত না, বলতে গেলেই তো কারো গায়ে পড়বে, আর তখন আমার নামে মিথ্যা প্রচার করে। এই জন্য বলি কান খুলে ভালো করে শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে মূর্তি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং যেই অন্তরের মধ্যে কোন পীরের ছবি থাকে, পীরের মোরাকাবা করে, পীরের কল্পনা করে, সেই অন্তরের মধ্যেও আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই অন্তরে শয়তান প্রবেশ করে। কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, তোর কলবে আল্লাহর আরশ না, তোর কলবে শয়তানের আরশ, কারণ তোর কলবের মধ্যে পীরের ছবি ঢুকিয়েছ, পীরের মোরাকাবা করেছ, পীরের কল্পনা করেছ, সেই পীরের ছবি এখন ঘরেও রাখা শুরু করেছে। হেদায়েত, আমি নসিহা করছি, আমি কাউকে খেপাবার জন্য বলি না। পরীক্ষার হলে যদি কেউ কাউকে ভুল ধরাইয়া দেয়, তাকে চা খাওয়ায়, তাকে হাদিয়া তোহফা দেয়, আজকে এই দুনিয়ার ময়দান পরীক্ষার ময়দান। আমি স্পষ্টভাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, যদি কারো বিরুদ্ধে চলে যায় তওবা করে ঠিক হয়ে যাও, আর যদি মনে করো কোরআন হাদিস অনুযায়ী সহি হয় নাই, তুমি লোকদেরকে নিয়ে আসো, চ্যালেঞ্জ করো। কিন্তু তারপরেও আমি পরিষ্কার করে দিতে চাই, এই পীরের ছবি অন্তরে ঢুকানো হারাম, কোন মানুষের মূর্তি অন্তরের মধ্যে ঢুকানোর কোন সুযোগ নেই ইসলামে। অন্তরটা শুধুমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন্নাহু ইল্লাম ফাইন্নাকা ইল্লাম তারাহু, তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। কাজে আল্লাহর মধ্যে আর তোমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নেই, এটা আল্লাহর নসিহা, আল্লাহর কল্যাণ কামনা, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া। এরপরে বলা হয়েছে তানজিহু সুবহানাহু ওয়া তাআলা মিন জামিই নাকায়েস, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত মনে করা, আল্লাহর কোনো দোষ নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি নাই, এসবের থেকে মুক্ত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কাজটা কেন করলো? লিখেছে অনেক পীরদের বইতে, গুলো দেখিয়েছে আমি, এখানে লেখা আছে আল্লাহর আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল, ছিল একটা 12 বছরের নাতি, কোন রকম একটা গাভী পালন করে দুগ্ধ খাওয়াইয়া এই মহিলাটাকে বাঁচাইয়া রাখতো, তাকেও নিয়ে গেল, আল্লাহর আন্দাজ নাই। এই জন্য মাবুদের দরবার থেকে রুহুটা জোর পূর্বক ছিনে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন পর্যন্ত নাউজুবিল্লাহ বলছে অনেকেই, কিন্তু বইয়ের নাম বললে আটকে যাবে যে কোন পীরের বইতে আছে এটা। আমি এখানে পীরের নাম না বলে বইয়ের নাম বলে দিচ্ছি, কারণ কারো সন্দেহ না থাকে। বইয়ের নাম ভেদে মারেফাত, বইয়ের নাম কি? ভেদে মারেফাত, পৃষ্ঠা নাম্বার 15। পরিষ্কার লেখা আছে যে আল্লাহর আন্দাজ নাই, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল, এরপরে একটা নাতি ছিল 12 বছরের নাতি, একটা গাভী লালন পালন করে কোন রকম এই বৃদ্ধাকে বাঁচিয়ে রেখেছিল, সেই নাতিটাও আল্লাহ নিয়ে গেল। এই জন্য মাবুদের কাছে জিজ্ঞেস করা ছাড়াই জোর পূর্বক আল্লাহর দরবার থেকে রুহু ছিনাই নিয়ে আসছে। ও আমার জাতি, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ তাআলা যা করেন সেখানে কারো আপত্তি করা, প্রশ্ন করা, অভিযোগ করার কোনো সুযোগ নেই, আল্লাহ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, আর বাকি সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ সব কাজ আন্দাজে করেন, আন্দাজ মতোই করেন, কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেকটা জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছি, অপরিমিতভাবে, অপরিমাণভাবে, বেআন্দাজে আমি কোন জিনিস সৃষ্টি করি নাই। আর বলছে আল্লাহর আন্দাজ নাই, এই জন্য মনে রাখতে হবে। এরপরে বলা হয়েছে অল কিয়াম বিতাআতিহি, আল্লাহর হক হচ্ছে আল্লাহর আনুগত্য পূর্ণ করা, ওয়া ইজতানাব মাসিহি মাসিয়াতিহি, আল্লাহর অবাধ্যতা পরিহার করা, ওয়াল হুব্বু ফীহি, আল্লাহর জন্য ভালোবাসা, ওয়াল বুগদু ফীহি, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, ওয়া মুআলাতি মান আতাআহু, আল্লাহর যারা আনুগত্য করে তাদের সাথে বন্ধুত্ব করা, ওয়া মুআদাতি মান আদাহু আসাহু, আল্লাহর যারা অবাধ্য, আল্লাহর নাফরমান যারা, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা, ওয়া জিহাদি মান কাফারা বিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে লড়াই করা, ওয়া লাইতারাফ বি নিআমাতিহি ওয়া শুকরিহি আলাইহা, এবং আল্লাহর যে সমস্ত নিয়ামত রয়েছে সেগুলোর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, ওয়াল ইখলাস ফি জামিইল উমুরে, এবং সকল ক্ষেত্রে আল্লাহর খালেস আল্লাহর ইবাদত করা, ওয়াল দুআ ইলা জামিইল আওসাফিল মাযকুরাতে, সর্বক্ষেত্রে আল্লাহর কাছেই কেবলমাত্র প্রার্থনা করা, ওয়াল হাসু আলাইহা ওয়া তালাত্তুফ ফি জামিইন নাস ওয়া মান আমকারা মিনহুম আলাইহা। ক্বাল আল খাত্তাবী, ইমাম খাত্তাবী একজন বড় মুহাদ্দিস এবং আসমাউর রিজালের ইমাম, তিনি বলেন ওয়া হাকীকাতু হাযিহিল ইদাফাতি রাজিআতুন ইলাল আবদি ফি নুসহি, এই যে আল্লাহর কল্যাণ কামনা করা, মূলত এটা বলা হয়েছে হাদিসে রূপক অর্থে, আল্লাহর কল্যাণ মানে আল্লাহর হক দেওয়া মানে বান্দা নিজের হক আদায় করে দেওয়া, নতুবা আল্লাহ কারো হকের দিকে মোহতাজ নন। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আপনার মতো যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে আল্লাহর নাফরমানি করে আর সমস্ত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর আল্লাহিয়তের মধ্যে কোনো ক্ষতি হবে? অপরদিকে যদি সমস্ত মানুষ একাত্র হয়ে দুনিয়ার সবচেয়ে বড় নেককার বান্দার মতো হয়ে যায়, আল্লাহর আনুগত্যশীল হয়ে যায়, আল্লাহর উলুহিয়তের মধ্যে কোনো দরজা বাড়বে? কিছুই বাড়বে না। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন মুয়াজ বিন জাবাল, পিছে বসে আছেন উটে বা ঘোড়ায়, জিজ্ঞেস করে হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে? মুয়াজ বিন জাবাল বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করবে না, অংশীদার বানাবে না। আর বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোন কিছুকে শরীক করে নাই তাকে জাহান্নামে না দেওয়া। এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এজন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, সূরায়ে জুমার 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আল্লাহর সঙ্গে কোন বিষয় অংশীদার করেন, লাইয়াহাবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো হাফ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনার নামাজ রোজা, আপনার জিহাদ, আপনার দিন কায়েমের জন্য কষ্ট করা, তায়েফ উহুদ বদর খন্দক যত কষ্ট করেছেন সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যদি শিরিক করেন। আমাদের নবীজিকে বলা হচ্ছে, নবীজিকে যখন শিরিক করতে এমন ধমক দেওয়া হলো, এরপরে যদি কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আর বলে বুজুর্গদের জন্য এটা জায়েজ আছে, আপনার আমার জন্য জায়েজ নাই, এই লোকগুলো কি নবীর চেয়ে বড় বুজুর্গ? হয়তো নবীর চেয়ে বড় বুজুর্গ হতে হবে, আর নইলে আস্ত শয়তান হতে হবে। আর এটা পরিষ্কার, আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার অধিকার কারো নেই, সুযোগ নেই, কাজী শয়তান হওয়ার নিশ্চিত। এরপরে আল্লাহ তারা আরো পরিষ্কার করে দিয়েছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, জেনে রাখো নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, তার জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই। যত বড় নেক করুক, যত বড় আমল করুক, যত বড় জিকির করুক, দান করুক, খয়রাত করুক, যদি তার মধ্যে শিরিক থাকে আল্লাহ তাআলা বলছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এমনি ভাবে এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন। কোরআনুল কারীমের সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা তাদের ঈমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ করে নাই, ঈমানের সঙ্গে জুলুম মিলায় নাই, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে আমান, নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, সাক্কাযা আলিকা আলা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টা অনেক কঠিন মনে হলো। ওয়াকাল, এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের উপরে জুলুম করে না? সবাই তো জুলুম করে। তারা মনে করলো জুলুম মানে সামান্য পাপটা করা, অত্যাচার করা কারো উপরে, এগুলো এই জন্য ব্যাখ্যা চাইল, কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং ঈমানটাকে জুলুমের সঙ্গে মিলায় নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা হবে। এই জন্য কঠিন হয়ে গেল বিষয়টা, কে আছে এমন যে আমরা জুলুম না করি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা দাকা, তোমরা যেটা বুঝেছো তা নয়, হাদিসের অর্থ, আল্লাহর আয়াতের অর্থ এটা নয়, ইন্নামা যালিকা আশ-শিরকু, ইন্নামা হুয়া আশ-শিরকু, এই জুলুম বলতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন শিরিককে, কাকে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাম তাসমাউ ক্বাওলা লুকমান লিইবনিহি, তোমরা কি লোকমান সূরায় লোকমানে দেখো নাই, লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে কি বলেছে? লোকমান তার ছেলেকে বলছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আদরের পুত্র, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক কি? আল্লাহর নবী নিজের কথাও দলিল দিলেন কোরআন দিয়ে, আল্লাহর নবীও কোনো কথা বলতে গিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে দলিল পেশ করছে, তিনি বললেন যে জুলুম মানে শিরিক, দলিল পেশ করলেন কোরআনের আরেকটা আয়াত দিয়ে, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। নবী তো তার কথা দলিল পেশ করেন কোরআন দিয়ে, আর আমরা পীর বুজুর্গদের কথা আর যাচাই করতে যাই না কোনো দলিল আছে কিনা, পীর বলেছে তো শেষ। এখন যে কোরআনের বিরুদ্ধেও যায়, হাদিসের বিরুদ্ধে যায়, আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে ওই পীরের কথাকে আঁকড়ে ধরি আর বলি পীর কি কম বুঝছে, আমাদের হুজুর কি কম পড়াশোনা করেছে, এত লক্ষ লক্ষ লোক বুঝে নাই, বুঝলো খালি হাতেমবাগের খতিব সাহেব। তোমরা হাতেমবাগের খতিবের বিরুদ্ধে গিয়ে তোমরা মিছিল করো, কোনো আপত্তি নাই, কিন্তু কেয়ামতের মাঠে এইটা তোমার জন্য হুজ্জত হয়ে যাবে, তোমার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে শিরিক থেকে বাঁচতে হবে, তোমরা সেই দিন শুনো নাই, পীরের কথা শুনেছো, পীর কি বলল কোনো দলিল নাই, কোনো হাদিসে নাই, কোরআনে নাই, তারপরও যদি পীর বলেছে মান্য করেছো, আজকে পীর এবং তোমরা সব দলে দলে জাহান্নামে চলে যাও। এই জন্য পরিষ্কার মনে রাখতে হবে, আজকে দুনিয়াতে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, অমুকে পার করে নিয়ে যাবে, ওই যে বলি না বইতে লেখছে, কারো যদি দুইজন পীর হয় দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই বেটা পীর নিজে যেন জান্নাত যাবে তার গ্যারান্টি আছে কি? মৃত্যুর আগে কারো গ্যারান্টি আছে? পীর নিজে যে জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই, আর ওদিকে দুই ডানা ধরে দুই পীরে বেহেশতে নিয়ে যাচ্ছে। মাওয়াজে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, রেফারেন্স বলে দিলাম, নয় বলবে আন্দাজ বলতেছে। আর যদি এরপরও কারো সন্দেহ থাকে, এই বইগুলো চক বাজার এসে বাংলা বাজার গেলে আলে শাক প্রকাশনীতে পাওয়া যাবে, আর যদি প্রয়োজন মনে করেন আমার বাসায় আছে দেখে নেবেন। এবারে এই শিরিক এত ভয়াবহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমা শিরকাস সারায়ের, হে লোকেরা তোমরা শিরকুস সারায়ের থেকে বাঁচো, অন্তরের শিরিক থেকে বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। قالوا يا رسول الله وما شرك السرائر সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকুস সারায়ের কি, অন্তরের শিরিকটা কি? قال يقوم الرجل, একজন লোক নামাজ পড়তে দাঁড়াইলো, فيصلي, সে নামাজ পড়ছিল, فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس اليه, সে বুঝতে পারলো লোকেরা তার নামাজ দেখতে পাচ্ছে, দেখছে, ফলো করছে, এই জন্য লোকদেরকে দেখাবার জন্য, নিজে বুজুর্গ এটা প্রমাণ করার জন্য লম্বা নামাজ শুরু করে দিল, জিকির করতে শুরু করলো, এরকম ভাবে একটা ভাব দেখাতে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা শিরকুস সারায়ের, এটা হচ্ছে শিরকুস সারায়ের, দিলের শিরিক, মনের শিরিক, অন্তরের শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অন্তরের শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সূরে হজের 37 নম্বর আয়াতে আছে, জাহেলি যুগের লোকেরা কোরবানি করে এই কোরবানের পশুর জানোয়ারের গোশতগুলো বাইতুল্লাহর সামনে লাগিয়ে দিত, রক্ত বাইতুল্লাহ লাগিয়ে দিত। আমাদের দেশেও আছে, কোরবানির গরু কিনে এরপরে মালা পরাইয়া গায়ে চাদর দিয়া শহরে ঘুরায় যে কত বড় গরু কিনলো, কত দামি গরু কোরবানি দিচ্ছে, যাতে লোকেরা বলে এটা বড় মেয়ার বড় গরু। আমরা জন্য বলি যে আসলে তো উচিত ছিল তাহলে এই বড় গরুর সঙ্গে বড় মেয়াকেও বেঁধে দেওয়া, যাতে করে লোকেরা বুঝতে পারে এই বড় মেয়ার এই বড় গরু। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে প্রতিবাদ করেছেন কোরআনুল কারিমে সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লাইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে তোমাদের এই কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর কোন রক্ত, কোরবানির পশুর চামড়া, এই সমস্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমরা আল্লাহর জন্য যে করছো এটা আল্লাহ দরবারে পৌঁছে, আল্লাহ এটা দেখেন, তোমাদের উদ্দেশ্যটা আল্লাহ তারা দেখেন। তাই বলে আবার অন্যায় কাজে আবার ন্যাক কাজে গুনার কাজে নিয়ত ভালো আছে, নামাজ না পড়লে কি অন্তর ঠিক আছে? এইবার এত ইমান ঠিক আছে, ইমানই তো নাই, নামাজ না পড়লে ইমান থাকে নাকি? নামাজ না পড়লে ইমান থাকে না, চলে যায়। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন লোকেরা এরকম পূজা করে, সূরায়ে ইউনুসের 18 নম্বর আয়াতে আল্লাহ তারা আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন। আপনি এখন মনে মনে ভাবছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না, আল্লাহ তাআলা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন মক্কার লোকেরা কেন মূর্তি পূজা করত। সূরা ইউনুস 18 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আমি শোনাচ্ছি, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওই লোকেরা আল্লাহর পরিবর্তে এমন কিছু জিনিসের পূজা করে, এমন কিছু মানুষের হতে পারে, মূর্তির হতে পারে, দেবদেবীর হতে পারে, মাজারওয়ালা হতে পারে, যাদের পূজা করছে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকার করতেও পারে না। এবারে তারা বলে কি, ওয়াকুলুনা, এবং তারা বলে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এইগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত, ওরা কি মূর্তিকে আল্লাহ মনে করত? মোটেই না, আল্লাহ মনে করত না, এই ভুল ধারণা ভাঙতে হবে। ওরা এই মূর্তিগুলোকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে সুপারিশকারী, ভায়া, মাধ্যম মনে করত। আল্লাহ বলতো হাউলা শাফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। এই কারণে যদি মূর্তি পূজকরা মূর্তি করে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আল্লাহ তারা কি সুন্দর উত্তর দিচ্ছেন, কুল, আপনি বলুন, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে জানাচ্ছ, আল্লাহকে পড়াচ্ছ, যেটা আল্লাহ জানেন না? আল্লাহর মধ্যে ভায়া আছে, মাধ্যম আছে, এটা আল্লাহ জানেন না? এরা জানে আল্লাহর মধ্যে কি আছে। ওই যে ভেদে মায়ের ভাতে লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাফ করতে চায় না, তখন পীর আল্লাহর কাছে ওই বান্দার জন্য অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, ওই কান্নাকাটির কারণে তারপরে আল্লাহ মাফ করে দেয়। ভায়া, মাধ্যম, আল্লাহ বলছেন আল্লাহকে তোমরা জানাচ্ছ, আল্লাহকে শিখাচ্ছ, আমরা বলি আমাকে শিখাও, আল্লাহ সে কথাই বলেছেন, আতুনাব্বিউনাল্লাহ, তোমরা আল্লাহকে শিখাচ্ছ, আল্লাহকে তোমরা খবর দিচ্ছ, জানাচ্ছ, বিমা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, যেটা আল্লাহ তাআলা আসমানে জানেন না, জমিনে জানেন না, আল্লাহ তাআলা কোথাও জানেন না, যেরকম আছে কিছু, আর তোমরা আল্লাহকে শিখাচ্ছ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, এরপর আরেক আয়াত সূরা জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে অন্য জিনিসকে ইবাদত করে, তারা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এইগুলোর ইবাদত এইজন্য করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে, ইয়ুকাররিবুনা, করিব করে দিবে, নৈকট্যে করে দিবে, নিকটে পৌঁছিয়ে দিবে, এজন্য আমরা পূজা করছি। বোঝা গেল, এজন্য আমরা যখন বলি মুশরিক, তখন মুশরিক বলতে বুঝি ওই যে দেবদেবী পূজা করে, মূর্তি পূজা করে, এদেরকে আমরা বলি মুশরিক, এটা বুঝি না? কিন্তু আল্লাহ তাআলা টার্গেট করেছেন, আমাদের দিকে ইঙ্গিত করেছেন। সূরা ইউসুফ এই সূরার 106 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওয়ামা ইউমিনু আকসারুহুম, ওদের মধ্যে বেশিরভাগ লোক ইমান এনেছে কিন্তু ইল্লাহুম মুশরিকুন, শিরিক অবস্থায়। তাহলে এইখানে যে আল্লাহ বলছেন মুশরিকুন, এই মুশরিকুন কি ইহুদিদেরকে বোঝানো হয়েছে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, শিখদেরকে? না, এটা বোঝানো হয়েছে ওই লোকদেরকে যারা মুসলমান দাবি করে, ইমান এনেছে, টুপি পরে দাঁড়িয়ে আছে, এর পরেও পীরদেরকে ভায়া মাধ্যম মনে করে, পীরদেরকে মনের মধ্যে বসায়, পীরদেরকে মনে করে পীর ছাড়া পরকালে নাজাত পাওয়ার উপায় নাই, যারা মনে করে পীর সুপারিশ করে পার করাই নেবে, তরাইয়া নেবে, বাজারের নামে মান্নত করে, যারা মাজারে গিয়ে পশু জবাই করে, যারা মাজারে টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ তাআলা সেই লোকগুলো সম্পর্কে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরিক। এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, এই মুশরিকের মধ্যে আমি নিজে পড়ছি কিনা, যদি নিজে পড়ে থাকি তওবা করতে হবে, কারো সঙ্গে বিরোধিতা করে লাভ নাই, বরং নিজে সংশোধন হয়ে যান, কারণ শিরিক মুক্ত হওয়া ছাড়া মরলে আল্লাহর ফেরেশতারা ছাড়বে না, আল্লাহ তারা মাফ করবেন না। এটা ছিল আল্লাহর জন্য, আল্লাহর জন্য নাসিহা। আমি একটা আলোচনা করি, প্রায় সময় শেষ হয়ে গেছে। এরপরে আছে নাসিহাতুল কিতাবিহি, আল্লাহর কিতাবের নাসিহা, আল্লাহর কিতাবে নাসিহা বলেছিলাম যে যেটা যেরকম হক আছে, পাওনা আছে, এটা দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এই কোরআন দিয়ে মানুষের বিচার আচার ফয়সালা চলবে, এই কোরআন সংবিধান, এটা দিয়ে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সবগুলো চলবে। সেজন্য আল্লাহ বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। এরপরে বলছেন সূরায়ে মায়দার 44 নম্বর আয়াত বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার সালাত করে না সে হচ্ছে কাফের। আর এক আয়াতে বলছেন সূরা মায়েদার 47 নম্বরে বলছেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। এরপরে সূরা মায়েদার 48 নম্বরে বলছেন আল্লাহ তাআলা বলছেন লিকুল্লিন জালনা মিনকুম শিরাতাও মিনহাজা, তোমাদের জন্য আমি একটা সেরা শরিয়াত দিয়েছি, একটা মানহাজ দিয়েছি, একটা তোমাদের জন্য সিলেবাস দিয়েছি, ওটা তোমাদেরকে মান্য করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বরে বলছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ তাআলা কোন বিষয়ে ফয়সালা দিয়ে দেন তখন কোন মুমিন মুমিনা পুরুষ মেয়ে লোকের অধিকার নাই, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি মিন আমরিহিম, তারা নিজের পক্ষ থেকে ইচ্ছা করে আরেকটা নির্বাচন করবে, অন্য বিধান তৈরি করবে, বিকল্প আইন তৈরি করার অধিকার তাকে দেওয়া হয় নাই। সূরায় আহজাবের 36 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সূরায়ে নিসা 65 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, না আপনার রবের কসম তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের পারস্পরিক মুআমালা পারস্পরিক ঝগড়া ফাসাদ বিচার ব্যবস্থার মধ্যে আপনাকে বিচারক না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোন সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না, ওয়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ রূপে আনুগত্য করে নিবে মেনে নিবে, এরকম না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না, আল্লাহ কসম করে বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াত। সুতরাং যারা আল্লাহর দেওয়া চোরের বিচার হাত কাটা মানল না, যারা আল্লাহর দেওয়া বিচার মদ হারাম মানল না, যারা সুদ হারাম মানল না, এরকম ভাবে আল্লাহ জেনা বিচার আইন দিলেন তা মানল না, এর বিকল্প আইন তৈরি করেছে তারা মুসলিম আছে, বুঝতে হবে কোরআনুল করিম। এজন্য কোরআনুল করিম আরো সুন্দর করে বলেছেন মুমিনদের ব্যাপারে সূরা নূরের 51 নম্বর আয়াতে বলছেন ইন্নামা কানা কওলুল মুমিনিন, মুমিনদের তো কথা হচ্ছে এই ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহর আইন মানার জন্য বলা হবে, আল্লাহর বাণী শুনিয়ে দেওয়া হবে, তখন তারা আর কোনো মন্তব্য না করে তারা বলবে কি আইয়াকুলু সামিনা ওয়া আতানা, তারা বলবে আমরা শুনলাম আর মানলাম, শুনলাম শুনলাম মেনে নিলাম মানলাম, আর কোন আপত্তি নাই, এটা কাদের কাজ? মুমিনদের কাজ। আর মুনাফিকদের কাজ কি? মুনাফিকদের কাজ বলেছেন সূরা নিসার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা ওয়াকুলুনা সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম মানলাম না। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে ওয়াইদা কিলা লাহুম তাআলাও ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলে, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর দিকে আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর কোরআনের বিচার মেনে নেই, আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে নেই, তখন তা দেখবেন রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে গর্দ ফিরে নেয়, তারা কয় কোরআনকে এই যুগে চলে, আল্লাহর বিধান এই যুগে মানা যায়, এই সব শেকেলের আইন, সেই আদি যুগের আইন, এসব এই যুগে চলে না, আমরা এখন কম্পিউটারের যুগে আছি, এখন প্লেনে চড়ি, এই সমস্ত বিধানগুলো চলবে না। এরকম ভাবে আমি মাঝখান দিয়ে বাদ দিয়ে এরপরে আসছি মানুষের হক, সাধারণ মানুষের হকগুলো, কারণ অনেকগুলো বিষয় এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে লাস্টে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সাধারণ মানুষের হকগুলো দিয়ে দাও। সাধারণ মানুষের অধিকারগুলো কি? সাধারণ মানুষের অধিকারগুলো হচ্ছে, বলা আছে অহম মান আদা ও বুলাতুল আমরে ফা ইরশাদুহুম, মানুষের কল্যাণ কামনা করা মানে হচ্ছে এই তাদেরকে কষ্ট না দেওয়া, তারা যে জিনিসটা জানে না তাদেরকে এটা জানিয়ে দেওয়া, কোরআন সুন্নার যে বিষয়গুলো তারা জানে না ওটা জানিয়ে দেওয়া, তাদের দোষগুলো গোপন করা, ক্ষতিকর জিনিসগুলোকে তাদের থেকে সরিয়ে দেওয়া, নরমের সাথে আদরের সাথে মহব্বতের সঙ্গে তাদেরকে সত্যের পথে আহ্বান করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা এবং সুন্দর নসিহাত দেওয়া, হাসাদ না করা, গীবাত না করা এবং তাদের মাল নষ্ট না করা, এরকম ভাবে তাদের ব্যাপারে মানুষের ব্যাপারে তাদের কোনো ক্ষতি না করা, তাদের জমি জমা দখল না করা, তাদের মান সম্মান নষ্ট হয় এমন কোনো কথা না বলা, তবে শর্ত আছে যদি দিনের ব্যাপারে কেউ ক্ষতি করে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এবার আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন করিমে বলছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এজতানিবু কাসীরাম মিনাজ-জন্নে, তোমরা অনেক ধারণা থেকে অনুমান করা থেকে বাঁচো, অনুমান করে করে দোষ তালাশ করে, মনে হয় সেই কাজটা করে, এরপর দোষ বয়ান করা শুরু করলো। আল্লাহ বলছেন এই মনে হয়, অনুমান করে, মনে হয়, নাকি, কানি, এই সমস্ত বাদ দাও। পরিষ্কার আয়াত, এই যে তানিবু কাসীরাম মিনাজ জন্নে, অনেক অনুমান প্রসূত ধারণা থেকে বাঁচো। ইন্না বাযাজ জন্নে ইসমুন, জেনে রাখো অনেক ধারণা গুনাহের কারণ হয়, অনুমান করা পাপ কাজ। আর ওয়ালা তাজাসসু, তোমরা খবরদার কারো গোপন দোষ বের করতে যেও না, ব্যক্তিগতভাবে কারো দোষ খুঁজতে যেও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি চাও তোমাদের মৃত্যু ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, না তোমরা তো এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। এখানে বোঝা গেল যে কারো সম্পর্কে ধারণামূলকভাবে অনুমান করে, আন্দাজ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যাবে না, নিশ্চিত হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরায়ে হুজুরাতের 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমাদের মধ্যে এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে বিদ্রূপ না করে, ঠাট্টা বিদ্রূপ না করে, উপহাস না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাদেরকে বিদ্রূপ করছো তারা তোমাদের চেয়ে ভালো। ওয়ালা নিসাউন মিন নিসাইন, কোন মেয়ে লোক যেন কোন মেয়ে লোককে তিরস্কার না করে, উপহাস না করে। আসাইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যে তিরস্কার করছে তার চেয়ে যাদেরকে সে তিরস্কার করছে তারা ভালো। এরপরে বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, কেউ কারো দিকে বাঁকা চোখে দেখো না, তেরা চোখে দেখো না, বিদ্রূপের চোখে দেখো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে কারো উপনামে ডেকো না, তোমরা কারো দিকে মন্দ নামে ডেকো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা কারো খারাপ নাম দিয়ে, এমন একটা নাম দেয় যে নামে তার উপহাস করা হয়, মজাক করা হয়, এরকম খারাপ নামে কাউকে ডাকবে না। বেস আল ইসমুল ফুসুক বাদ আল ঈমান, ঈমানের পরে এগুলো বড় খারাপ জিনিস। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কথা জানার পরে তওবা করো, যারা তওবা করবে না আল্লাহ বলছেন তারা জালেম। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, খবরদার তোমার যে বিষয়ে এলেম নাই এই বিষয়ে তুমি বলতে যাইও না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা, নিশ্চয় জেনে রাখো তোমার কান, তোমার চক্ষু, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলো সম্পর্কে কিয়ামতে জিজ্ঞেস করা হবে। তুমি মুখ দিয়ে কি মিথ্যা বলেছো, কান দিয়ে কি ঠিকমতো শুনো নাই মিথ্যা শুনেছো, অন্তর দিয়ে কি কল্পনা করেছো, কারণ আমি মিথ্যা রটনা করেছো, এই সবগুলো আল্লাহ তাআলা পরিষ্কার তোমাকে জিজ্ঞেস করবেন। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সূরা হাদিসে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম আযন্না, খবরদার তোমরা মানুষের সম্পর্কে অনুমান করে, আন্দাজ করে কোন কথা বলতে সাবধান হয়ে যাও। ইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা এই ধারণামূলক অনুমান করে কারো সম্পর্কে কোনো কথা বলা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আকযাবুল হাদিস, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, খুঁটে খুঁটে কারো দোষ বের করতে যেও না, কারো গোপন দোষ বলকে তো যাও না। ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু, পিছনে বসে দোষ আলোচনা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। সহি মুসলিমের রওয়ায়েত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটা হাদিস, ওমর ইবনে খাত্তাব বলছেন, ইয়া মা শারা মান আসলাম বিল লিসানিহি, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো মুখে মুখে, ওয়ালাম ইউফজিল ঈমান ইলা কলবিহি, ঈমান এখন অন্তরে ঢুকে নাই, লা তুজুল মুসলিমিন, খবরদার তোমরা মুসলিমদেরকে কষ্ট দিবে না, ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদেরকে দোষারোপ করবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করতে যাবে না, খুঁজে খুঁজে বের করবে না। ফাইন্নাহু মান ইত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, যেই ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বের করতে যায়, ইত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা নিজে তার দোষ খুঁজে বের করে দিবেন, জনসমক্ষে তাকে অপমান করবেন। এই জন্য কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল দেখায়, নিজের দিকে কয়টা ফিরে আছে, তিনটা কমপক্ষে ফিরে আছে। তুমি যদি একজন মুসলিমের একটা দোষ খুঁজে বের করো, আল্লাহ তাআলা তোমার কমপক্ষে তিনটা দোষ মানুষের সামনে বের করে দিবেন। এজন্য খবরদার, আমায় ইত্তাবিউল্লাহু আওরাতাহু, যদি আল্লাহ কাকে ধরেনি তাহলে আল্লাহ তাআলা তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে তার ঘরের মাঝখানে বসে গোপন কাজ করে, আল্লাহ তাও প্রকাশ করে দিবেন যত অন্ধকারে করে। আজকে অনেক বিষয় ছিল, ইনশাআল্লাহ বিষয়গুলো আরো আলোচনা হবে, কারণ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকে যে হাদিস নিয়ে আলোচনা করছি এটা মান্য করব, আমি নিজেও নিজেকে নসিহাত করছি। এজন্য মনে রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেটা নিশ্চিত জানবো নিশ্চিত শুনবো এইটা বয়ান করব, যেটা সন্দেহ আছে অনুমান করে না, যেন অমুকের কাছে শুনছি, হাতেম বাগের ইমাম সাহেব বলেছেন শুনেছি, আরে তুমি কার থেকে শুনেছো? হাতেম বাগের ইমাম সাহেবের কথা শোনার জন্য নাকি কানি দরকার নাই, ইন্টারনেটে ঢুকো, ইন্টারনেটে বসে পুরো দুনিয়ায় বসে শোনা যাবে। হাতেম বাগের ইমাম সাহেবের কথা ক্যাসেটে আছে, বইতে আছে, প্রত্যেকটা কথা লেখা আছে। যদি কারো সন্দেহ থাকে ভালো করে শুনো, তারপরে বুঝো, এরপরে তোমার পীরদের কাছে যাও, তারপরে যদি মিথ্যা হয় তারপরে ধরো, খালি নাকি কানি বলে নিজের জাহান্নামের পথ কিছু গাম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, শিরক মুক্ত বিদআত মুক্ত জীবন অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।